আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক মণ্ডলী, বাংলা পিস টিভি থেকে আজকের আমার আলোচ্য বিষয় হলো ইসলামী অর্থনীতি সম্পৃক্ত অর্থ লালসা, অর্থের লোভ, ধনলোভ মানুষের জন্য কি রকম ক্ষতিকর হতে পারে, হালাল হারাম ইত্যাদির তমিজে কত বড় নোকসান করতে পারে, সেই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কি বলে আমরা তা আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় মানুষের চলার মতো বেশ অর্থ আছে, বেশ চলবে, রুজি রোজগারের সুন্দর ব্যবস্থাও আছে, তবুও সে অতিরিক্ত অর্থের জন্য অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করে, আরও চায়, যত আছে তারও বেশি চায়, হালাল পথ না পেয়ে অথবা হালাল পথে ধনাগম কম দেখে হারাম পথকে উৎকৃষ্ট পথ বলে গ্রহণ করে। মনে প্রশ্ন জাগে, মানুষ হারাম উপার্জনে উদ্বুদ্ধ হয় কেন? বিলাসিতা যখন মনে প্রাণে অনুপ্রবেশ করে তখন মানুষ অর্থ লোলুপতার শিকার হয়, বিলাসিতার জীবন চায়, আপনি চান, আপনার স্ত্রী চায়, ছেলেমেয়েরা চায়, আর তখন অর্থের লোভ ধীরে ধীরে বেড়ে যায়, আর তখনই অর্থ উপার্জনের জন্য উপায় ও কৌশল অবলম্বন করতে হয়। বিলাসবহুল পরিবেশে বিলাসিতার প্রতিযোগিতায় মানুষ নিজেকে পশ্চাদপর্তী করতে চায় না, প্রতিদ্বন্দ্বিতায় নেমে যায়, ওর আছে ওর থেকে আমার ভালো হবে, ওর বাড়ি আছে ওর থেকে ভালো বাড়ি হবে, ওর গাড়ি আছে ওর থেকে ভালো গাড়ি হবে, ইত্যাদি প্রতিযোগিতায় নেমে যায়। আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা আপোষে প্রাচুর্যের প্রতিযোগিতা শুরু করেছো, যে পর্যন্ত না কবর দেখেছো, তার মানে মরণ পর্যন্ত মানুষ কি করে, এইভাবে প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত থাকে। বিলাসবহুল পরিবেশে খাপ খাওয়ানোর জন্য অনেক সময় অতিরিক্ত অর্থ উৎপাদন বা উপার্জন করতে হয়, বিলাসিনী অর্ধাঙ্গিনীর বিলাস সামগ্রী সংগ্রহ করতেও অনেক ধন অর্জনের পথ অবলম্বন করতে হয়, আর সেই সময় হালাল পথ না পেলে অনায়াসে হারাম পথে পা বাড়ায় এই ধনলোভী মানুষ। মন চায় না যে কেউ গরিব হোক, কেউ চায় না যে আমি গরিব থাকি, অথচ সীমালঙ্ঘনকারী ধনবত্তা থেকে গরিবই অনেক ভালো। যদি আপনি এমন ধন পেয়েছেন যাতে আপনার সীমালঙ্ঘন হচ্ছে, তার থেকে গরিবই ভালো, কিন্তু না, আসলে মন ধনী হলে সেটাই হচ্ছে যথেষ্ট। যার মন ধনী নয় তাকে সারা পৃথিবীর ধন যদি দেওয়া হয় সে ধনী হতে পারে না, তার মনে ধন পিপাসা মেটে না, যত খায় যত পান করে তত পিপাসা আরও বেড়ে চলে। কিসের মতো? ওই যে গরম পানি পান করার মতো, নোনা পানি পান করার মতো, দিলেন পানি পান করলেন কিন্তু লাভ হলো না, আবার খেতে মনে হবে, তাই না, আবার পেঁয়াজ পেঁয়াজ মরবে না। পৃথিবীর সম্পদ তার জন্য যথেষ্ট হয় না, যার মন ধনী সেই প্রকৃত ধনী, নচে সারা পৃথিবী পেয়েও তার ধন পিপাসা মেটে না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে বলেছিলেন, ইয়া আবা জার আতারা আন্না কাসরাতাল মালি হুয়াল গিনা, তুমি কি মনে করো বেশি মাল সম্পদ হলেই সেই ধনী লোক? ইন্নামাল গিনা গিনাল কাল, আসলে ধনবত্তা হলো হৃদয়ে ধনবত্তা, যার মন ধনী সে অল্প মালেও ধনী, আর যার মন ধনী নয় ওয়াল ফাকরু ফাকরুল কালব, আর যার মন গরিব তার অনেক ধনেও সে গরিব। মান কানাল গিনা ফি কালবিহি ফালা ইয়াদুরুহু মা লাকিয়া মিনাদ দুনিয়া, যার হৃদয়ে ধনবত্তায় পরিপূর্ণ সে দুনিয়ার মাল ধন যতই কম পাক তাতে তার ক্ষতি হয় না। ওমান কানাল ফাকরু ফি কালবিহি, আর যার হৃদয় হচ্ছে গরিব, যার মনে দারিদ্র আছে, ফালা ইউগনিহি মা আকসার আলাহু মিনাদ ফিদ দুনিয়া, দুনিয়া যত বেশি পাক তাকে অমোকাপেক্ষী করতে পারে না, অভাব শূন্য করতে পারে না। ওয়া ইন্নামা ইয়াদুরু নাফসাহু শুহুহা, আসলে আত্মাকে নফসকে মনকে ক্ষতিগ্রস্ত করে তার কার্পণ্য ও বখিলি। একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসে বলা হয়েছে যে মনের ভিতরে যদি ধনের লোভ থাকে তাহলে সে কোনোদিন ধনী হতে, ধনী হয়েও সে ধনী হতে পারবে না। বাংলাতে বলে বিত্ত হতে চিত্ত বড়, বাংলা প্রবাদে আছে বিত্ত হতে চিত্ত বড়, বিত্ত মানে ধন, ধন সম্পদ থেকে যদি আপনার চিত্ত বড় হয় তার মানে মনের ভিতরে ধনবত্তা থাকে তাহলে সেটাই হচ্ছে আসল ধনবত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ধনবত্তার জন্য কতটুক জরুরি, আপনি ধনী হতে চান, ঠিক আছে, আপনি ধনী হতে চান, তাহলে এই দোয়া বারবার পড়েন, আল্লাহুম্মা ফিনি বিহালালিক আন হারামিক ও আগনিনি, আমাকে অভাব মুক্ত করো। এখানে কিন্তু উদ্দেশ্য নয় যে আমাকে বিশাল রাজা বানিয়ে দাও, চাই না আমি রাজা হতে, শুধু একটি আশা, এ ধরনের বুকে হবে আমার একটি বাসা, তাই না? এ কথা অনেকেই বলে, শুধু বাসা না, এমন অল্প সন্তুষ্ট হলে হবে না। আপনি রুজি রোজগার করেন কিন্তু ধনের আপনার ভিতরে যেন লোভ না থাকে, উপার্জন করেন। এখন কি ধরনের, কতটুক, যতটুক আপনার মন বলবে যে আমি ধনী হয়েছি, সচ্ছল অবস্থা আপনার আসবে, আপনি সুখী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি শুনুন, কাদ আফলাহা মান আসলাম, দুনিয়াতে সফল মানুষ সেই যে মুসলমান হয়েছে। যত বড়ই মানবিক হোক, যদি তার মুখে ইসলাম না থাকে, ইমান না থাকে, সম্পূর্ণ মানুষ সে নয়, সম্পূর্ণ মানব সে নয়। পূর্ণ মানব হতে হলে ইসলাম তার ভিতরে থাকতে হবে, যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা, আর বিধান অনুযায়ী আল্লাহ তাআলা নিজের জীবন পরিচালনার জন্য বিধান পাঠিয়েছেন। সেই বিধানকে যে বরণ করে নেবে তার জীবন পরিপূর্ণ মানবে, মানবতায় পরিপূর্ণ। আর যদি বলেন যে না, কোনো ধর্ম না মেনেই আমি শুধু মানব, তো শুধু মানব আপনি কি হিসাবে? শুধু মানব আপনার গাইড কই? আপনার মনে তৈরি করা গাইড মতো আপনি চলেন তো আপনি নিজে ধোকা খাবেন, কারণ গাড়ির তৈরি আপনি করেননি, গাড়ি যে তৈরি কর্তা, যে সৃষ্টিকর্তা, গাড়ির নির্মাতা, তার গাইড বুক নেন, তার গাইড নিয়ে চলেন, তাহলে আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না। আপনি বুঝবেন না যে রাস্তা আপনার ক্লিয়ার আছে, খাল আছে না কি আছে, যখন আপনি সৃষ্টিকর্তার গাইড নেবেন, তখন সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, পূর্ণ মানুষ তখন হবেন যখন সৃষ্টিকর্তার গাইড নিয়ে চলবেন। পূর্ণ মুসলমান হওয়া ছাড়া পূর্ণ মানব হওয়া অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ আফলাহা মান আসলাম, নিশ্চয়ই সে সফল কাম যে মুসলমান হয়েছে, মানুষ সফল কাম যে মানুষ ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। ওয়া রুজিকা কাফা আফান, আর দুনিয়ার বুকে যথেষ্ট রুজি দেওয়া হয়েছে, সচ্ছল রুজি। সচ্ছল রুজি কাকে বলে? টেনশন নেই, সকালে খেলেন, দুপুরে কি খাবেন টেনশন নেই, দুপুরে খেলেন আর রাত্রে কি খাবেন কোনো টেনশন নেই, চলে যায় টেনশন মুক্ত। রুজিকা কাফা আফান, যথেষ্ট পরিমাণে রুজি আছে, তাকে রুজির ব্যাপারে কোনো টেনশন নিতে হয় না, কোনো হয়রানি হতে হয় না, কোনো দুশ্চিন্তায় ভুগতে হয় না। এই লোক ওয়াকান্না আহুল্লাহু বিমা আতা, হ্যাঁ এর একটা শর্ত আছে, আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই নিয়ে সে সন্তুষ্ট, যা দিয়েছে তাই নিয়ে সে সন্তুষ্ট, তার মানে সে অতিরিক্ত চায় না। অতিরিক্ত চাইলে সে কোনোদিন সুখী হতে পারবে না। আপনার যতটুক পেয়েছেন আপনি তাই নিয়ে সন্তুষ্ট হন। আপনি মহিলা হয়ে বিবাহ করে শ্বশুর বাড়িতে এসেছেন, যা পেয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট হন, পাশের বাড়ির দিকে তাকাবেন না। আপনার যে ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে সেই ভাইকে স্বামী বলে নিয়ে সন্তুষ্ট হন, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকাবেন না, তাহলে সুখ পাবেন না। আপনি যেমন ধন পেয়েছেন, যেমন জন পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট হন, ওপরের দিকে তাকাবেন না, তাহলে সুখ পাবেন না। আপনি যেমন বউ পেয়েছেন সেই বউ নিয়ে সন্তুষ্ট হন, এ ওর বউ দিকে তাকাবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত খিদমত পেলে শাশুড়ি সন্তুষ্ট হতে পারবে না, তাতে তার মনে দুঃখ পাবে, বউ আমার খিদমত করে না, বউ আমার গায়ে হাত পায়ে হাত করে না। এবারে আত্মীয় স্বজনের কাছে চর্চা করবেন, পাড়া প্রতিবেশীর কাছে চর্চা করবেন, আর বেপর্দা পরিবেশে বুঝতেই পাচ্ছেন শাঁকচুন্নিরা এসে আপনাকে চিমটি কাটবে, আপনাকে সুশ্রুড়ি দেবে, ফলে বউকে ছোট ভাববেন, অতিরিক্ত সুখের কামনায় আপনি নিজের সুখকে হারিয়ে বসবেন। সুতরাং যে যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা প্রত্যেকের ভাগ্যে লিখে রেখেছেন না, কেন আপনি নিজের ভাগ ও ভাগ্য নিয়ে সন্তুষ্ট হচ্ছেন না? ঠিক আছে, আপনি চেষ্টা করুন যাতে ভালো হয়, কিন্তু যা পেয়েছেন তা নিয়ে আপনি আপনার মন খারাপ করবেন, আপনার নিজের যে সুখটা পেয়েছিলেন সে সুখটাকেও বরবাদ করবেন, এটা হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর, কি চমৎকার একটা কথা বলেছেন, তিনটে শর্ত। এক, মুসলমান হও। মুসলমান কাকে বলে? আব্দুর রহমান আব্দুল্লাহ কাফ, তাই না? গরুর গোস্ত খেলে মুসলমান হয়ে যাবে, তাই না? গরুর গোস্ত খ্রিস্টানরা খায়। নাম নিলে শুধু মুসলমান না, মুসলমান যাকে বলে, আল ইসলামু আল ইসতিসলামু লিল্লাহি বিত্বাউহীদ ওয়া ইনকাদু লাহু বিত্বাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। ইসলাম কাকে বলে? ইসলাম হলো তৌহিদ এবং আনুগত্যের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া, মানে আল্লাহর বিধান মেনে নেওয়া। আল্লাহর বিধান মেনে নিলে আর আপনি এদিক সেদিক করতে পারেন না, আর আপনাকে আল্লাহ তাআলা সচ্ছল রুজি দিয়েছেন, মাশা আল্লাহ, রুজির কোনো টেনশন নাই। আর সেই সঙ্গে যদি আপনি যা পেয়েছেন তাই নিয়ে পরিতুষ্ট হন, সন্তুষ্ট হন, মাশা আল্লাহ, আপনি দুনিয়ার রাজা, আপনি হচ্ছেন দুনিয়ার রাজা। সে কথা যে ব্যক্তি সকাল হলো এমন অবস্থায়, সকালে উঠলো এমন অবস্থায় উঠলো যে সে নিরাপদ, কোন অনিরাপত্তা নেই, কোনো ভয় নেই, কেউ বোম মারতে আসছে, কেউ কাটতে আসছে, কেউ চুরি করতে আসছে, কেউ ডাকাতি করতে আসছে, কি কেউ কোনো ক্ষতি করতে আসছে, কোনো হিংস্র জন্তু আসছে, কি কোনো জিন আসছে, কি কোনো ভূত আসছে, কি কোনো রোগ আসছে, কোনো বালাই আসছে, কোনো চিন্তা নেই, নিরাপত্তা, সকালবেলাতে উঠছে নিরাপদ। মুআফান ফি জাসাদিহি, শরীরে কোনো রোগ নেই, সকালে উঠলো ঢাকার উঠছে, কিসের গ্যাস, তারপরে আর কি, হ্যাঁ চিনি দিও না চাই, কি ব্যাপার, ডায়াবেটিস, তারপরে হ্যাঁ হ্যাঁ এটা দিও না, কোলেস্ট্রল, হ্যাঁ এটা করো না, প্রেশার আছে, এই বিভিন্ন রোগে মানুষ ভোগে, তাই না? না না, এই লোক কেমন, সকালে উঠলো নিরাপদ। নম্বর দুই, শারীরিকভাবে সুস্থ, শরীরে কোনো রোগ নেই, মাশা আল্লাহ সুস্থ। আর নম্বর তিন, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে সেই দিনকার রুজি আছে, টেনশন নেই যে কি খাবো কি রানবো, তাহলে সে তাকে যেন দুনিয়ার রাজা বানিয়ে দিল, সমস্ত তমাম দুনিয়া যেন তার কাছে আছে। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার বাকি কথা পূর্ণ করবো ইনশাআল্লাহ, সাথে থাকুন, কাছে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা বলছিলাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে দুনিয়ার রাজা কে, যে তার নিজের বাড়িতে পরিবারে সকাল হলো সে নিরাপদ, শারীরিকভাবে সে সুস্থ, আর রুজির কোনো টেনশন নেই। আল্লাহ আকবার, এর থেকে বেশি কিছু চান দুনিয়ার রাজা? কিন্তু না, মানুষের অতিরিক্ত লোভ, মানুষের অতিরিক্ত লোভ, আমার অতিরিক্ত বিলাসিতা সে পেতে চায়, তাই সে উল্লঙ্ঘন করতে চায়, এই সুখকে সে দূরে রেখে এমন পথ অবলম্বন করে, হারাম পথ অবলম্বন করে, যে সে সচ্ছল রুজি পেয়ে সন্তুষ্ট হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, তার একটা দোয়া ছিল, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারের রুজি করো যথেষ্ট রুজি, বরাবর রুজি, না কম না বেশি দরকার নেই, সচ্ছল রুজি, আমাকে সচ্ছল রুজি দান করো। মুসলিম শরীফের হাদিস। অতএব বোঝা গেল, সচ্ছল রুজি পাওয়াটা হচ্ছে বিশাল ব্যাপার, অতিরিক্ত ধনের লোভ মোটেই উচিত না। অনেক মানুষের কাছে বাস্তবে যে দুনিয়াটা কার, জবাবে দুনিয়া টাকার, দুনিয়া টাকার, পয়সা নাই যার তার মরণ ভালো, এ সংসারেতে পয়সা নাই তো মরণ ভালো, কিন্তু সত্যিই একেবারে গরিব, একেবারে নিঃস্ব হলে তো সত্যিই মরণ ভালো, তাই না? কিন্তু না, তা না, আপনার যথেষ্ট রুজি আছে, সুতরাং আপনি হচ্ছেন দুনিয়ার বাদশাহ, যার আছে টাকা তার সব পাপ ঢাকা, যার নাই টাকা তার সব কথাই ঢাকা, টাকা যখন কথা বলে সত্য নেয় তখন চুপ থাকে, সব কথা ফাঁকা, আসল কথা টাকা। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করে যে অর্থই হলো জীবনের সব কিছু, সে ব্যক্তি তা অর্জনের পথে সব কিছুই করতে পারে, যে মনে করে অর্থই সব কিছু, সে অর্থ উপার্জন করার জন্য সব কিছুই করতে পারে, পারে না? পারে না, যদি দরকার হয় খুনও করতে পারে, কারণ অর্থই সে সব কিছু মনে করে, আর সেই সময় সে ছেঁড়া কাঁথায় শুয়ে থাকে আর লক্ষ টাকার স্বপ্ন দেখে, ছেঁড়া কাঁথায় ঘুম দিচ্ছে অথচ টাকা স্বপ্ন দেখছে, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, হ্যাঁ, তার মনের ভিতরে যেহেতু টাকা টাকা টাকা টাকা টাকা টাকা করছে, আর এই টাকার ফলে তার ভিতরে কাটা কাটা কাটা কাটা, তার ভিতরে সুখ নেই, শান্তি নেই, এপাশ ওপাস করছে টাকা, এপাশ করছে টাকা। মানুষের মধ্যে অতিরিক্ত লোভ হলে এই হলো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মা যে ইবানি যায় আনি উরসিলা ফি গানামিন বি আফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াস শারাফ লিদিনে, বলছেন যে দুটো নেকড়ে বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তো ছাগলের পালের কি সর্বনাশ হবে, নাকি বাঘে ছাগল চড়াবে, বাঘে ছাগল চড়াবে, একটা পর একটা ধরে ধরে খাবে, বলছে যত ক্ষতি করবে দুটো বাঘে ছাগলের পালে তার থেকে বেশি ক্ষতি করবে মানুষের মাঝে দুটো লোভ, সেটা হচ্ছে কি, ধনের লোভ আর যশের লোভ, ধনের লোভ আর খ্যাতির লোভ, মানুষের সম্মান হোক, তার পদ হোক, তার খ্যাতি হোক, তার যশ হোক, তার না সুনাম হোক, মানুষের ভেতরে লোভ থাকে, তাই না? নেতৃত্বের লোভ, ইমামতির লোভ, তারপরে গ্রাম যদি নাও মানে তাও মুরলি করতে চায়, এ ভেতরে একটা মুরলির লোভ, এই লোভ খুব ক্ষতিকর, মানুষের মাঝে এলে সে অনেক পাপে লিপ্ত হয়ে পড়ে, আর ধনলোভ, ধনের লোভও তাই। ধনের লোভ যদি মানুষের মাঝে আসে তাহলে মানুষকে বরবাদ করে ছাড়ে। ধন যখন মানুষের মনে বসে যায় তখন সে অন্যায় পথে পা বাড়ায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুটো নেকড়ে বাঘ যেমন ছাগলের পালে ক্ষতি করবে তার থেকে বেশি ক্ষতি করবে মানুষের মাঝে ধনলোভ ও যশলোভ। সুতরাং ধনলোভ নিশ্চয়ই ভালো নয় এবং তা খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ইন্নাল্লাহ কাল ইন্না আনজালনাল মাল লিইকামিস সালাহ। আল্লাহ বলছেন, মাল কি জন্য দিয়েছি আপনাকে? দুনিয়ার বুকে মাল অবতীর্ণ কি জন্য হয়েছে? মাল কেন দেওয়া হয়েছে? বলছেন, লিইকামিস সালাহ, নামাজ কায়েম করার জন্য। হায় হায়, নামাজ কায়েম করার জন্য মাল দেওয়া হয়েছে, আপনি দুনিয়াতে খেতে পাচ্ছেন কেন? যাতে আপনি তা খেয়ে আল্লাহ ইবাদত করতে পারেন, নামাজ পড়ার জন্য। ওয়াইতাই যাকাত, যাকাত দেওয়ার জন্য। মাল কামান, তাতে যাকাত দেবেন। যাদের অক্ষম, অক্ষম মানুষ, বিধবা, যাদের কামাবার উপার্জন করার কেউ নেই, তাদেরকে আপনি দান করবেন, ভালো জিনিস। মাল এই জন্য দেওয়া হয়েছে। ওয়ালাউ কান আলি ইবনে আদম ওয়াদিন, আর যদি কোনো আদম সন্তানকে এক ওয়াদি পরিমাণ, এক উপত্যকা পরিমাণ মাল দেওয়া হয়, তবুও মানবের প্রকৃতি এই যে হুসানিন, তার জন্য আরেকটা উপত্যকা হোক। এক উপত্যকা হয়েছে, আরেকটা উপত্যকা চায়। 99 হয়েছে, কি করে 100 হয়? 999 হয়েছে, কি করে 1000 হয়? এইভাবে লোভ বাড়তে থাকে, যত বেশি হয় তত তার মধ্যে পিপাসা বাড়তে থাকে। ওয়ালাউ কানা লাহু ওয়াদিয়ান লাহাব্বায়া কুনা লাহু সালিসান, যদি তার দুটো উপত্যকা হলো তখন তারপরে আবার বলবে যে তিন উপত্যকা কি করে হয়। ওয়ালা ইয়ামলা উজাফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবে না। মাটি দিলে তবে ভরবে, মাটির অভাব নেই তাই না? তো মাটি দিলে তবে তার পেট ভরবে, তাছাড়া কোনো মাল ধন তার পেট ভরাতে পারবে না। সুম্মা ইয়াতুবুল্লাহ আলা মান তাব, আর আল্লাহ তার তওবা কবুল করেন যে আল্লাহর কাছে তওবা করে, যে আল্লাহর কাছে তওবা করে, হালাল পথে রুজি উপার্জন করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। বুঝতেই পাচ্ছেন যে মালের লোভ মানুষের মাঝে কত বড় ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্না হাযাল মালা খাদিরুন হালু, এই যে মাল দেখছো, এ মাল হচ্ছে সবুজ শ্যামল, হালু মিষ্টি, নিশ্চয়ই মিষ্টি এবং সবুজ। সবুজ শ্যামল কেন বলা হলো? সবুজ শ্যামল ফসল দেখলে তৃণভোজী প্রাণীর কত লোভ হয়, আহা, বেঁধে রাখলে হচ্ছে আপনাকে টেনে নিয়ে গিয়ে ফসলে নামায়। শস্য শ্যামল, সেখানে গিয়ে ছুটে যেতে চায় মন। তেমনি মানুষের মন যদি মিষ্টি পায় সেখানে মন যায়। ফামা নাখাজাহু বিহাক্কিহি বুরিকালাহু ফি, যে তার হককে প্রয়োজন অনুপাতে, হক অধিকার অনুপাতে গ্রহণ করে, অধিকার অনুপাতে গ্রহণ করে, তাহলে তাকে তার মাঝে বরকত দেওয়া হয়। ওয়ামা নাখাজাহু বিশরাফি নাফসিন, আর যে মনের লোভ রেখে গ্রহণ করে, লাম ইবারাক লাহু ফি, তাকে তাতে বরকত দেওয়া হয় না। ওয়া কানা কাল্লাযী ইয়াকুল ওয়ালা ইশবা, আর সেই ব্যক্তি তার মতো হয় যে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, পেট ভরে গেছে তবুও খেতে মন হয়। মানে পরিতৃপ্তি আলাদা জিনিস, সামান্য খেলে একটা পরিতৃপ্ত হয়, কিন্তু এ খাচ্ছে অথচ পরিতৃপ্ত হচ্ছে না, এই অবস্থা তার হয়ে যায়। ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, আর এই যে উপর হস্ত, চিত হস্ত অপেক্ষা উত্তম। তুমি লোককে দিতে শিখো, চেয়ে খেও না। অর্থাৎ মাল উপার্জন করতে হবে, তবেই না আপনি দিতে পারবেন, কিন্তু মালের অতিরিক্ত লোভ হলে হবে না। মালের অতিরিক্ত লোভ হলে আপনার মাঝে সর্বনাশিতা আসতে পারে। সময় বেশি নেই, বাকি কথা ইনশাআল্লাহ আবার আপনাদেরকে পরবর্তী বৈঠকে বলবো। এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষের নাম গুণবাচক এবং সেফাতি নামগুলো রয়েছে, যেমন আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুল নাসির। অনেক মানুষকে দেখা যায় যে নাসির বলে ডাকছে, তো যে লোকটা ডাকছে এবং যে লোক সাড়া দিচ্ছে, এর কি পরিমাণ গুনাহ হতে পারে? যখন কোনো মানুষের নাম হবে আব্দে যোগে, আল্লাহর নামের সঙ্গে আব্দে যোগে নাম হবে, তখন সেই মানুষকে সেইভাবেই ডাকতে হবে, আব্দুল্লাহ, আব্দুল হামিদ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, তাই না? এখন সমস্যা হচ্ছে লোক সমাজে প্রচলিত আছে, ওরা বলে শুধু গফুর নয় আবার আব্দুল গফুর, তাই না? তার মানে তারা অতটা সম্মান দিতে চায় না, অতটা নাম উচ্চারণ করতে চায় না। সংক্ষেপে আব্দুল গাফুরকে কি বলে? এ গাফুর, এ গাফুর ভাই, তাই না? আব্দুর রহিমকে কি বলে? এ রহিম, রহিম ভাই। এইরকম বলে ডাকা জায়েজ না না জায়েজ? আসলে আল্লাহ তালার কিছু নাম আছেন, সিফাতি নাম আছে, যে সিফাতি নাম হচ্ছে কেবল তার জন্য খাস, কেবল তারই বৈশিষ্ট্য, সেটা কোনো মানুষের বা সৃষ্টির বৈশিষ্ট্য হতে পারে না, যদিও তা কিঞ্চিত পরিমাণে। সেই নামের সাথে আব্দ লাগিয়ে যদি কারো নাম হয় তাহলে তাকে আব্দ ছেড়ে দিয়ে ডাকা ঠিক না। যেমন আল খালেক, আল খালেক কে? সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। মানুষ কি কিছু সৃষ্টি করতে পারে? মোটেই না, একটা মাছও সৃষ্টি করতে পারে না। এই জন্যে খালেক ভাই বলে ডাকা ঠিক না। এই খালেক, খালেক মিয়া ডাকা ঠিক না, তাই না? তেমনি যে নামের সাথে আব্দ যোগ আছে এবং সেই নাম আল্লাহর বৈশিষ্ট্য, কিন্তু মানুষও সেই বৈশিষ্ট্যের সেই গুণে গুণান্বিত হয়, কিন্তু আল্লাহর গুণ আর মানুষের গুণ তো এক না। যেমন রাহিম, রাহিম আর রাহিম হচ্ছে আল্লাহ, আর রাহিম মানুষ হতে পারে, তাই না? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে রাউফ ও রাহিম বলেছেন, আল্লাহর নামও আর রাউফ, আর নবীকেও রাউফ বলেছেন। আল্লাহর নাম আর রাহিম, নবীকেও রাহিম বলেছেন। আল্লাহর নাম আল আজিজ, কিন্তু মিশরের বাদশাকে আল আজিজ বলেছেন। আল্লাহর নাম আল আলী, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, চাচাতো ভাই এবং জামাই তাকে কি বলেছেন? আলী, তাই না? এই যে বোঝা গেল যে নাম মাত্র আল্লাহর বৈশিষ্ট্য বা গুণ নয়, সেই নাম যদি কারো আব্দে যোগে হয় তাহলে আব্দে ছেড়ে দিয়ে তাকে ডাকা যায় রহিম ভাই, করিম ভাই বলা যায়, সমস্যা নেই। কারণ আর রহিম হচ্ছেন আল্লাহ কিন্তু রহিম, আল করিম হচ্ছেন আল্লাহ কিন্তু হচ্ছে করিম, আল বাদ দিয়ে বলা যায়, সেই ক্ষেত্রে আমরা ডাকতে পারি। বাকি থাকলো যেটা একবারেই আল্লাহর খাস গুণ, সেটা আল যোগ না করেও ডাকা, যেমন খালেক বললাম, খালেক হচ্ছে একমাত্র আল্লাহ, কিন্তু মালিক, মালিক আল্লাহ হন, আল মালিক। আর আমাদের দুনিয়ার বাচ্চাকেও কি বলা হয়? মালিক। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক মন্ডলী, আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ইলম শিক্ষা করার। ওসল্লা নবীন মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহ।